ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق يا سبابتي صحيح হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুফি সমাজ, সর্বস্তরের মুসলমান ভাইসব, পর্দানিশীন মা বোনেরা, পবিত্র জিলহজ মাস সামনে নিয়ে আল্লাহর পবিত্র কালামের তফসীর বা মর্মবাণী বোঝার জন্য অনেক ত্যাগের বিনিময়ে আপনারা এই মুবারক তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করছেন। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরাতুল বাকারার ২৭ এবং ২৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কালামের সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াত এবং ২৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তিনখানা আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক খানায়ে কাবা নির্মিত হওয়ার পরবর্তী কতগুলি দোয়ার কথা উল্লেখ করেছেন। খানায়ে কাবার নির্মাণের ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস। এই দুনিয়াতে আদম জাতির বসবাসের ইতিহাস যত দীর্ঘ, খানায়ে কাবার নির্মাণের ইতিহাস তার হচ্ছে আরো অনেক দীর্ঘ। এক আয়াতে আল্লাহ বলেন, إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ। দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর এটাই খানায়ে কাবা। মক্কা শরীফের অবস্থিত আল্লাহর পবিত্র কাবাগর দুনিয়ার প্রথম ঘর। এই ঘর নির্মাণের আগে দুনিয়ার জমিনে আর কোন ঘর নির্মাণ করা হয়। তাহলে দুনিয়ার জমিনের প্রথম ঘর বসবাসের ঘর না এবাদতের ঘর? দুনিয়ার জমিনের প্রথম ঘর এবাদতের ঘর। কখন নির্মাণ করা হয়েছিল এবং কেন নির্মাণ করা হয়েছিল, এই দুইটা প্রশ্নের জবাব আগের থেকে স্মরণ রাখলে তেলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম বোঝা সহজ হবে। দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর পবিত্র কাবা ঘর সর্বপ্রথম কখন নির্মাণ করা হয়েছিল এবং কেন নির্মাণ করা হয়েছিল, এই দুই প্রশ্নের জবাব স্মরণ রাখলে তেলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম বোঝা অনেকটা সহজ হবে। খানায়ে কাবার নির্মাণ ইতিহাসের গুড়ার কথা তফসীরে বেজাবী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়ায়ে শেখ জাদায় উল্লেখ আছে। তফসীরে লেখা আছে, এই দুনিয়া সৃষ্টি করার পর প্রথমেই আল্লাহ এই দুনিয়াতে আদম জাতিকে বসবাস করতে দেননি, বরং সর্বপ্রথম এই দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ জিন জাতিকে দিয়েছিলেন। জিন জাতি সদা সর্বদা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকত, সর্বদা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকত, খুন খারাপিতে লিপ্ত থাকত, যে কারণে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া তোমরা ফেরেশতারা এই দুনিয়ার সমতল ভূমিতে বসবাস স্থাপন কর। আল্লাহর হুকুমের দ্বিতীয় পর্যায়ে ফেরেশতাগণ এই দুনিয়াতে আসলেন, জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া ফেরেশতাগণ এই দুনিয়াতে বসবাস শুরু করলেন। ফেরেশতাগণের সৃষ্টিগত স্বভাব এরা কোনদিন পাপ করবেন দূরের কথা, এরা কোনদিন পাপের কল্পনাও করতে পারেন না। যে পাপাচারে লিপ্ত থাকার কারণে জিন জাতিকে তাড়াইয়া দেওয়া হল, ফেরেশতাগণকে বসবাস করতে বলা হল, সেই পাপ ফেরেশতারা করবেন দূরের কথা পাপের কল্পনাও করতে পারে। পাপের কাজ করলে কি আনন্দ হয় সাময়িকভাবে, দুনিয়ার জীবনে পাপের কাজ করলে অল্প সময়ের জন্য কি মজা হয় তা বুঝার মতো যোগ্যতা ফেরেশতাদের মধ্যে নাই। উদাহরণস্বরূপ বলা যায়, ফেরেশতাগণের জীবনে কোনদিন পেটে ক্ষিধা লাগে না, খাওয়ার দরকার পড়ে না, কোনদিন কাপড় খরিদ করতে হয় না, পোশাক বানাইতে হয় না, ঘর দরজা নির্মাণ করতে হয় না। এই ফেরেশতার যেই ফেরেশতার জীবনে কোনদিন কোন ধন সম্পদ ব্যবহার করার দরকার পড়ে না, চুরি করলে কি আনন্দ হয় তা এরা কেমনে বুঝবেন? যার টাকার দরকার আছে, পোশাক বানানোর দরকার আছে, কাপড় খরিদের দরকার আছে, যার চাল ডাল তেল নুন মরিচ কেনার দরকার আছে, যার ঘর দরজা বানাইবার দরকার আছে, সে বুঝে টাকা চুরি করলে কি আনন্দ হয়। যার ঘর দরজা বানানোর দরকার পড়ে না, যার পোশাক বানানোর দরকার পড়ে না, যার খাওয়ার দরকার পড়ে না, যার জীবনে কোনদিন কোন কিছু কেনার দরকার পড়ে না, কোন সম্পদ ব্যবহার করার দরকার পড়ে না, সে কি বুঝবে চুরি করবে কি আনন্দ হয়? চুরি একটা গুণা, এর মধ্যেও একটা কিছু সময়ের জন্য একটা আনন্দ আছে। ফেরে তারা এটা বোঝার মতো যোগ্যতাই রাখে। জিনা ব্যবচার একটা গুণা, কিন্তু ফেরেশতারা এই গুণার কাজ করলে কি আনন্দ হয় বুঝার মতো যোগ্যতাই রাখেন না। কারণ ফেরেশতাদের মধ্যে নারীও নাই পুরুষও নাই, নারী পুরুষ নাই ফেরেশতাদের মধ্যে, যৌবনও নাই, যৌবনের ক্ষুধাও নাই, নিধারণ করার চাহিদাও নাই। এই ফেরেশতা কেমনে বুঝবেন জিনা করলে কি আনন্দ হয়? বুঝলেন? এইবারে মানুষের জীবনে যত গুনার কাজ আছে, কোন একটা গুনার কাজ করলে দুনিয়ার জীবনে কয়েক মুহূর্তের জন্য কি আনন্দ হয় এটা বুঝার মতো যোগ্যতাও ফেরেশতাদের মধ্যে। এই ফেরেশতা যখন দ্বিতীয় পর্যায়ে দুনিয়ার জমিনে বসবাস করতে লাগলেন, এই ফেরেশতাদের দ্বারাই তো আল্লাহ জিন জাতিকে তাড়াইয়া দিলেন। কেন তাড়াইয়া দিলেন? তারা গুনাহ করত, ফেরেশতাদেরকে বসবাস করতে দিলেন, এরা গুনাহ করেন না। এখান থেকে খুব সহজ সরল সঙ্গত কারণেই ফেরেশতাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হল, গুনার কারণে যেহেতু আল্লাহ জিনদেরকে তাড়াইয়া দিতেন, আমরা গুনাহ করি না আমাদেরকে বসবাস করতে দিতেন, কাজেই এই দুনিয়াতে বসবাসের জন্য আমাদের ছেড়ে আর কোন শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইবেন না। জীবনে কোনদিন একটা গুণাও যে করে না তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হইতে পারে, এই ধারণার সৃষ্টি হইল ফেরেশতাদের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ধারণাকে শুধরাইয়া দেওয়ার জন্য আদম সৃষ্টি করার কথাটা সৃষ্টির আগেই ফেরেশতাদের কাছে ব্যক্ত করলেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেদিনের ইতিহাস, যেদিন ফেরেশতাদেরকে বলেছিলেন আমি নূতন একটা জাতি সৃষ্টি করব, নাম হবে তার আদম জাতি, আর মর্যাদায় হবে সে সৃষ্টির শ্রেষ্ঠ, পদ হবে তার আল্লাহর খলিফা, বসবাস করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই। এই কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদম সৃষ্টির পরে না আগে। ইতিমধ্যে দুনিয়াতে কয়টা জাতি বসবাস করে গেল? সর্বপ্রথম জিন জাতি বসবাস করে, দ্বিতীয় পর্যায়ে ফেরেশতারা বসবাস করতে লাগল। এমত অবস্থায় আল্লাহ ফেরেশতাদের কাছে দুনিয়ার তৃতীয় বাসিন্দা সৃষ্টির কথা পেশ করলেন। তাহলে আদম জাতি দুনিয়ার কত নম্বরের বাসিন্দা? তিন নম্বরের বাসিন্দা দুনিয়াতে আদম জাতি। ফেরেশতারা হয়তো অভিজ্ঞতার দ্বারা আর না হয় আল্লাহকে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পারলেন, জিন জাতির ব্যবহারের উপর অনুমান করে অথবা আল্লাহকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আদম জাতি দুনিয়ার তৃতীয় নম্বরের বাসিন্দা হবে, যে আদম জাতি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে, যে আদম জাতি দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি হবে, আল্লাহর খলিফা হবে, সেই আদম জাতির স্বভাব কাকি হবে। তারা জানতে পারলেন আদম জাতির স্বভাব হবে তারা ইচ্ছা করলেই পাপে লিপ্ত হইতে পারে, এই স্বভাব হবে। কাজে কাজেই ফেরেশতাদের মনে প্রশ্ন জাগল যে আদম জাতি ইচ্ছা করলে পাপ করতে পারে, সেই আদম জাতি কেমন করে জমিনের খলিফা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়? যে ফেরেশতা পাপ করবে দূরের কথা, পাপের কল্পনাও করে না, সেই ফেরেশতাকে কেন আল্লাহ খলিফা বানান না, তাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করে না? সঙ্গত কারণেই ফেরেশতাদের অন্তরে এই প্রশ্ন জাগল। তাই আল্লাহ যখন ফেরেশতা করে বললেন আমি তিন নম্বর জাতি আদম সৃষ্টি করব, আল্লাহ তখন ফেরেশতারা তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যে আদম জাতি ইচ্ছা করবে খুন কারারি করবে, মারামারি কাটাকাটি করবে, এক কথায় গুনার কাজে লিপ্ত হবে, সেই আদম জাতিকে দুনিয়ার জমিনের খলিফা বানাইতে চাও? অথচ আমরা তো ইস্তারা জীবনে কোনদিন গুনার কল্পনাও করি না, এখানে একটা ঐক্য হয় কেন? প্রথম প্রথম মনে করেছিলাম হয়েছে যা, হয়তো হইয়া গেছে একটু সময় বন্ধ হয়ে গেল, কিন্তু অনবরত হয়েছে যা চলতেছে কেন? এমন একটা বাজারে সংলগ্ন মাহফিলটা না করে একটা নিরিবিলি জায়গায় করাই ভালো ছিল। যাই হোক, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে আদম জাতি কোন কারারি করবে ইচ্ছা করলে সেই আদম জাতি কেমন করে আল্লাহর খলিফা হইতে পারে? এই কথা সরাসরি ফেরেশতাগণ আল্লাহর কাছে এই প্রশ্নটা পেশ করলেন, আর মনে মনে আরেকটা প্রশ্ন গোপন রাখলেন, সেটা হল আমরা যারা কোনদিন কোন গুনাহ করি না আমাদেরকে কেন দুনিয়ার খলিফা বানাও না? তাহলে তো এখানে সর্বমোট প্রশ্ন হল দুইটা। একটা প্রশ্ন, যে আদম জাতি গুনাহ করবে তাকে কেন খলিফা বানাইতে চাও? এটা সরাসরি আল্লাহর দরবারে প্রশ্ন পেশ করলেন। ফেরেশতাদের আরেক প্রশ্ন, যে ফেরেশতারা কোনদিন গুনাহ করে না তাদেরকে কেন তোমার খলিফা বানাও না? এটা সরাসরি ক্যাশ করলেন না, মনে মনে গোপন রাখলেন। ফেরেশতাদের প্রশ্ন কথা একটা হলো, যে আদম গুনাহ করবে তারে খলিফা বানাও কেন? ক্যাশ করলেন আল্লাহ দরবারে। আরেকটা হলো, যে ফেরেশতা গুনাহ করে না তাদেরকে খলিফা বানাও না কেন? ক্যাশ করলেন না, মনে মনে গোপন রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব কথাই দিলেন, আর মনের গোপন প্রশ্নের জবাব মনে মনে উপলব্ধি করার পরিবেশ সৃষ্টি করে দিলেন। যেই ভঙ্গির প্রশ্ন সেই ভঙ্গির জবাব। ফেরেশতাদের কথার প্রশ্ন আল্লাহ কথায় কি দিলেন? আল্লাহ বলেন যে আদম জাতি ইচ্ছা করলে গুনায় লিপ্ত হতে পারে তাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই? তাকে কেন দুনিয়ার জমিনে আমার খলিফা বানাইতে চাই? এর কারণ তোমরা জানো না, আমি আল্লাহ জানি। কারণ তোমরা জানো না, আমি জানি। যে সমস্ত কারণ আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ, এরা গুনার মজা বুঝবে। এরা যদি গুনা চাটতে পারে তবেই এরার গুনা না করার দাম হইতে পারে। তোমরা গুনার মজা বুঝো না, তোমরা গুনার না করলে এমন গুনার না করার কোন দাম নাই। গুনার মজা না বুঝিয়া গুনা না করলে এটা দাম আছে, গুনার মজা বুঝার পরে গুনা না করলে এই গুনা না করার দাম আছে। তোমরা গুনার মজা বুঝো না, কাজে তোমরা গুনা না করার কোন দাম নাই। আদম গুনার মজা বুঝবে, সে যদি গুনা না করে থাকতে পারে এটার দাম হইতে পারে আল্লাহর খলিফা, এটার দাম হইতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ। এই অনুভূতিটা ফেরেশতাদের অন্তরে জাগ্রত করার জন্য আল্লাহ পরিবেশ তৈরি করে, বিশেষ পরিবেশের মাধ্যমে যখন ফেরেশতাদের উপলব্ধি হল সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতাই আমাদের মধ্যে নাই, পাপ না করলেও। আদম জাতি ইচ্ছা করলে পাপে লিপ্ত হইতে পারবে, তবুও সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা তাদের মধ্যে আছে। যখন ফেরেশতাদের বুঝে আসল, তখন ফেরেশতাগণ আল্লাহ দরবারে দরিয়া করলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। যখন ফেরেশতারা বিষয়টা বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, আল্লাহর কাছে আল্লাহ, না জেনে না বুঝে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন করাটা বুঝতে পেরেছি, প্রশ্ন করাটা ঠিক হয় নাই। তারা বুঝে শুনে প্রশ্ন করলেন, নানা দিন নানা বুঝে। আল্লাহ তখন বলে, আলম আকুল লাকুম ইন্নি আলামু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদের বলিনি, আমি জানি তোমরা জানো না, সমস্ত আসমান জমিনের গায়েব আমি আল্লাহ জানি। আসমান জমিনের গায়েব কে জানেন? আল্লাহ জানেন। আসমান জমিনের সমস্ত গায়েব আল্লাহ জানেন কইলে জবাব হয় কিন্তু পূর্ণাঙ্গ হয় না। আসমান জমিনের গায়েব কে জানে এই প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব হইল একমাত্র আল্লাহ জানে। আসমান জমিনের গায়েব কে জানে? শুধু আল্লাহ জানেন কইলে জবাব হয় কিন্তু জবাব পূর্ণাঙ্গ হয় না। পূর্ণাঙ্গ জবাব হইলে একমাত্র আল্লাহ জানে। কারণ নিম্ন আয়াতে আল্লাহ বলছেন, আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ইয়ায়াত কি কুরআন শরীফের ভিতরে আছে? উল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কুরআন শরীফের ভিতরে আছে। তার অর্থ হলো হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখে বলে দিন, কারণ আল্লাহ জানতেন ভবিষ্যতে ইনিকেই একজন লোকে গায়েব জানেওয়ালা বলবে না, আগে জানতেন না আল্লাহ যারে গায়েব জানেওয়ালা বলবো তার মুখে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ 1400 বছর আগে বলতেছেন। আপনার মুখে বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। যে নদীর মুখে আল্লাহ ঘোষণা করে দিলেন সেই নদীর ও যদি গায়েব জানেওয়ালা বানাইয়া ফেলে তাহলে কুরআন আর মানলা না কোথায়? একবার দুদিন কাফিরেরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলল, মোহাম্মদ যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে নবী মানব। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তোমারে নবী মানব। এক নম্বর, জমিনের নিচে যত গুপ্ত ধনের বান্দা আছে সবগুলি বের করে আমাদেরকে দিয়া দিতে পারবে কিনা বলো। আর আমরা জানি আজকে তোমাকে প্রশ্ন করতে আসলাম আমাদের কার কতদিনের হায়াত বাকি আছে বলো, আর যে যতদিন বাঁচব ততদিনের মধ্যে কে কোন দিন কি পরিমাণ লাভবান আর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হব আজকেই বলে দিতে পারো কিনা বলো। কয়টা প্রশ্ন করলো? জবাবে আল্লাহ একটা দিকে বলে, তারা কত নম্বর প্রশ্ন করেছে জমিনের নিচের সমস্ত গুপ্ত ধনের বান্দার ভাই কিনা তাদেরকে দিয়ে দেবার জন্য? জবাবে আপনি বলুন, জমিনের নিচের গুপ্ত ধনের বান্দারের মালিক আল্লাহ আমি না। কার মালিকানা আর দিবেছে? যিনি মালিক তার কাছে যাও, আমি মালিক না, দিতে পারবো না। দুই নম্বর প্রশ্ন, আমরা কে কতদিন বাঁচব? জবাবে আল্লাহ বলেন, না দিদি আপনি বলে দিন, এটা আলিম উলগাইদের কাম, তোমরা কে কতদিন বাঁচবো আমি বলতে পারবো না যেহেতু আমি আলিম উলগাইদ না। তিন নম্বর, কে কোন দিন কোন কাজ করলে কি পরিমাণ লাভ আর কি পরিমাণ লোকসান হবে বলে দেবো? যদি জানতাম আমি নিজেই জীবনে কোনোদিন কোনো কাজে ক্ষতিগ্রস্ত হতাম না, তাহলে নিজের তাই বলতে পারি না তোমাদের টাকা নেব। এই আয়াত কি কোরআন শরীফের ভিতরে আছে? এতগুলি আয়াত কোরআনে তুই যাও, তারপরেও যদি আল্লাহ তারা অন্য কাউকে গাই জানান জানেওয়ালা সাজানো হয় কোরআন মানাটা হয়ে যাবে তাই তাদেরকে আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলি নাই? আমি যা জানি তোমরা তা জানো না। আসমান জমিনের সমস্ত দায়ী একমাত্র আমি আল্লাহ জানি না, আমি আগের থেকেই জানতাম। وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ ওরে তারা লক্ষ্য করো তোমরা একটা প্রশ্ন মুখে মুখে ব্যক্ত করেছিল আমার কাছে একটা প্রশ্ন মনে মনে দু ঘন্টা ছিল ধরো না জানার আগে দিনে দেখো আলামু মা তুবদুন যে প্রশ্ন তোমরা ব্যক্ত করেছ তাও আমি জানি বাবা কোন তুমি তা তুলো মনে মনে যাই প্রশ্ন বুকন ছিল কি ছিল এটা আমরা গুণা করি না আমাদের কে করি ঘটনাও না কেন এটা তোমাদের মনে মনে বুকন ছিল প্রকাশ করছিল না আমি মনে তাও জানি বলেন তো তারা মনে যদি কোনো কথা বুকন তাকে ব্যক্ত করে না এটা কে জানেন একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আপনাদের মনে মনে একটা আশা আছে আর শুনবেন আমি কেমনে করলাম আমি কেমনে করলাম দায়িত্ব রেখে যান পরিবেশ পরিস্থিতির অনুমানে আমরা কি আমাদের পরিবেশ পরিস্থিতির অনুমানে বলেন কথা একদিন বলেন বুঝে আসছে বন্ধার কথা ওরা লোক কথা ব্যস্ত বন্ধা যদি কারো মনের কথা বলে এটা পরিবেশ পরিস্থিতির অনুমানে বলে আমার জন্য কোনো পরিবেশ পরিস্থিতি রাখে না আল্লাহ নিজে নিজে যাবে আমাদের মনে মনে জবাব শোনার আশা আছে সত্যি শোনার আশা আছে আপনারা মনে কথাটা আমি বলতে পারলাম পরিবেশ পরিস্থিতির একটিকে এবং পরিবেশ একেবারে আল্লাহ মন্ত্রী বলতে পারেন তোমরা জানো না এই জন্য প্রশ্ন করেছি অজানা বিষয় জানার জন্য প্রশ্ন করা তো কোনো গুণা নয় আপনারা কি মনে করেন অজানা বিষয় জানার জন্য প্রশ্ন করা গুণা আগম জাতি গুণা করতে পারে তবুও সে দুনিয়ার খলিফা হওয়ার যোগ্যতা রাখে বিষয়টা যখন বুঝে আসলো তখন ফেরেশতারা আল্লাহর কাছে কেন তাদেরকে খলিফা বানাইতে চাও আমাদেরকে কেন বানাও না এই প্রশ্ন করার জন্য প্রকাশ্য প্রশ্ন গোপনীয় প্রশ্ন দুরু প্রশ্নের জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন ক্ষমা প্রার্থনা করবে ফেরেশতারা জানা জানার জন্য প্রশ্ন করেছিলেন তার জন্য আবার মাফ চাইলেন আবার মাফ হতে চাইলেন দুনিয়ার মসজিদ না আসমানি মসজিদ যারা পদার্থের তৈরি নামের তৈরি মানুষের আবাদতের না ফেরেশতাদের আবাদতের সেই মসজিদকে ফেরেশতারা তওয়াফ করলেন এই তওয়াফটাকে আল্লাহর দরবারে মাফের জন্য উসিলা আদেশ করবে আল্লাহ তোমার ঘরের তওয়াফে তোমার দরবারে উসিলা আদেশ করলাম এর উসিলায় আমাদেরকে মাফ করে দাও আমরা যে প্রশ্ন করেছিলাম সেটা আমাদের উচিত হয়নি এখানে আনুষঙ্গিক ভাবে আমাদের বোঝার ব্যাপার উসিলা কারে করে আল্লাহর দরবারে উসিলা ছাড়া কেউ না দেখতে পারে একটা মানুষ কোন যুগের কোন একটা ব্যক্তি আল্লাহর কাছে উসিলা করা না যাত পাইবে না নাজাতের একমাত্র ব্যবস্থা হইল উসিলা কিন্তু উসিলা কারে কর এই প্রশ্নের জবাবের মধ্যে অধিকাংশ মানুষের ভুল ধারণা আছে বর্তমান সমাজের অনেকেই মনে করে আমি ফিরদর্শী পরকালে আমার নাজাতে কি না তিনি হইবেন উসিলা এই নিয়ে তুমি ফিরে মুরিদ নামাজ করো না কেন নামাজ নামাজ দেখে গুণা হয় জানি এর জন্য দেখছি আমাকে দিন আল্লাহ হিসাব চাইবেন তাও জানি এই জন্য তো বিদ্যুৎ সেদিন আল্লাহ আটকাইবেন কি রেখে বস্তু দেখতে হবে এই জন্য বলে উঠিলাম আল্লাহ যারা আটকাই যাওয়া তারে তখন পারে আল্লাহ হাত থেকে সরাই যাবে লাগি দাঁড়িয়ে বসতে তার নাম বলে দিই অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন ফাতেমা আল্লাহর কাছে নাজাত পাইতে হইলে তোমার আমল তুমি করতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ করে জন্ম হইলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যায় না মোহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পবিত্র রক্তের দ্বারা যে ফাতেমার জন্ম হয়েছেন, এই ফাতেমার সম্পর্ক মোহাম্মদ রাসূলের সাথে বেশি না বীরের সাথে মুড়িদের সম্পর্ক বেশি? বীরের সাথে মুড়িদের সম্পর্ক বেশি না নবীজির সাথে ফাতেমার সম্পর্ক বেশি? এত বড় সম্পর্ক থাকা সত্ত্বেও নবী গেলেন ফাতেমা, নবীর গুণজন্ম হইতো, এটাই তোমার নজাতে উচিলা হতে পারে না, নজাতের একপত্র উচিলা হবে, নবীর তরিকা মতে তোমাকেই আমল করতে হবে। নজাতের উচিলা কি? দাদার আমল। নজাতের উচিলা কি? দাদির আমল। বুঝে না আসলে আরেকটা ঘটনাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাত্রেবেলা দাফন করা হয়েছিল, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত কবরে রাখা, হযরত আবু দর্দ ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হাবিব সাহাবী ছিলেন, অত্যন্ত দুনিয়াতে যে সাহাবী ছিলেন, ফাতেমার কবরকে বলেন ওরে কবর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমারে তোমার মধ্যে রাখা হইতেছে, ভালো ব্যবহার করে। আল্লাহর কুদরতে কবরের দোকান খুলিয়া গেল, আল্লাহর কুদরতে কবরে আবু দর্দ ফারির কথার জবাব দেখ, ও আবু দর্দ ফারি, আমি কোন নবীর মেয়ে লাগে, কোন নবীর ছেলে লাগে, কোন নবীর বাপ লাগে, কোন নবীর গোষ্ঠী লাগে চিনি না, আমি কেমন আমল লইয়া আসলো এটাই শুধু চিনি, ভালো আমল নিয়ে যিনি আসবে আসবে, যে কোনো নিম্নমানের লোকের সন্তান হইলেও তার বিভেদের কোনো কারণ নাই, আর খারাপ আমল নিয়ে যে আসবে সৈয়দের গোষ্ঠী হয়ে যাওয়া তার নজাতে কোনো ভাব নাই। এই দুজনকে ঘটনা শুনেলাম, একটা জিনিস আপনাদের বোঝার জন্য, সেটা হলো উচিলা কারাগার, উচিলা কারাগার আল্লাহ দরবারে উচিলা করে কেউ নজাত পাবে না, কিন্তু বড় পীরের সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য আমি কোনো আমল করবো না, পীরে আমার নজাতে উচিলা হয়ে যাবে, রুচিলা কি? পরিষ্কার লেখা আছে আল্লাহর কাছে উচিলা করা কেউ নজাত পাবে না, আর একমাত্র উচিলা হলো আমল। তাহলে ভিড় কোন কালে, উস্তাদ কোন কাজে, উস্তাদের শিখাইয়া দিবে কোন আমল করলে নজাত পাওয়া যায়, এই উস্তাদি কাজে, আর পীর কোন কাজে, যে আমলে নজাত পাওয়া যায় পীরের সেই আমল করাইয়া দেব, যে আমলে নজাত পাওয়া যায় উস্তাদের সেই আমল শিখাইয়া দিবে, আর পীরের সেই আমল, এখানে উস্তাদি আর পীরের ব্যস্ত মাত্র, যে আমলে নজাত পাওয়া যায় উস্তাদের সেই আমল শিখাইয়া দিবে আর পীরে করাইয়া দেবে, ছেলে নামাজ দেখায় ভর্তি হইলে নামাজের ফরজ করে তাহার উস্তাদ শিখাইয়া দেবে, নামাজের ওয়াজিব করে তাহার উস্তাদ শিখাইয়া দেবে, নামাজের সুন্নত করে তাহার উস্তাদ শিখাইয়া দেবে, কোন কোন নামাজ ফরজ উস্তাদ শিখাইয়া দেবে, কোন কোন নামাজ ওয়াজিব উস্তাদ শিখাইয়া দেবে, কোন কোন নামাজ সুন্নত উস্তাদ শিখাইয়া দেবে, কোন কোন নামাজ নফল উস্তাদ শিখাইয়া দেবে, পীরের কাছে গেলে যেগুলি শিখাইয়া দেওয়া হয়েছে এগুলি আমল করে নেয়, উস্তাদের কাম শিখানি আর পীরের কাম আমল করে, দরকার আছে নি উস্তাদের, দরকার আছে নি পীরের, উস্তাদের কি দরকার, রাজাদের আমল শিখাইবো মরণের ঘরে, আর পীরের কি কাম, দে আমলকে চড়াইবো মরণের ঘরে, আমলওয়ালা বানাইবো মরণের আগে, দেখেন যার দায়িত্ব ছিল মরণের আগে পেনশন দিয়া তার দায়িত্ব রয়েছে সে মরণের ঘরে, আল্লাহর কাছে মাদের জন্য উসিলা পেশ করলেন, কি উসিলা পেশ করলেন, বড় ফিরিস তার কাছে মেরে দিয়া বিলেন, এই ফিরিস এই আমার আমরা বিরেন দিলে আমার করে দাও, এই উসিলা না আল্লাহ করে তাপ, এটা একটা আমল, আল্লাহ করে তাপ, এটা একটা আমল, এই আমল করে করে তারা আল্লাহ দরবারে পেশ করলেন, আল্লাহ তোমার নূরের তৈরি বাইতুল মামুর আসমানি মসজিদকে তওয়াফ করলাম, একটা নেয়াত আমল করলাম, এটা তোমার দরবারে আমাদের নাজাতের উসিলা করে পেশ করলাম, তুমি এর উসিলায় আমাদের অবান্তর প্রশ্নের জন্য আমাদেরকে মাফ করে দাও, তখন আল্লাহ বলেন ফেরেশতারা অজানাকে জানার জন্য প্রশ্ন করেছ, এটা তো কোনো গুনাহ হয়নি, যে কাজ করলে গুনাহ হয় না তার জন্য যদি মাফ পাও, আর আমার ঘরে তো আপনি উসিলা পেশ করো, আদম জাতির মধ্যে গুনাহ করার উপকরণ আছে, গুনার মজা বুঝে, আর গুনার একমাত্র পরিবেশ পেল দুনিয়া, এইখানে গেলে আদম সন্তানেরা অতি সহজে গুণায় লিপ্ত হইয়া যেতে পারে, যদি কোন গুনাহের আদম সন্তান আমি আল্লাহর কাছে গুনার জন্য মাফ পাইতে চায়, দুনিয়ার বাসিন্দা আদম সন্তান সাতাশ মানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর দোয়া করতেও পারবে না, আমাদের উফিদাও তাই করতে পারবে না। কাজেই দুনিয়ার বাসিন্দা আদম জাতির জন্য একটা ঘর দুনিয়ার জমিনে নির্মাণ করার দরকার, যেই ঘরটা দুনিয়ার জমিনের ঘরটা যদি কোনো আদম সন্তান জীবনে একবারও যথারীতির তো আর জিয়ারত করতে পারে, তার উচিলে আমি তার সারা জীবনে সমন্ত গুণাভাব করে দেব। কাজেই তোমরা দুনিয়াকে যাও, বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার যে ভূখণ্ড আছে ওইখানে একটা জমিনের শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করে দাও, যেন দুনিয়াতে যাওয়ার পরে কোন আদম সন্তান গুনায় লিপ্ত হয়ে গেলে পরেও যখন আসমানে আসতে পারবে না, বাইতুল মামুর মসজিদ তোমাদের সুযোগ থাকবে না, তখন তাদের দুনিয়ার জমিনের সেই ঘরটাই যদি জীবনে একবার যথারীতিত্ব আবদার করতে পারে, যাকে হজ বলা হয়, তারই হজের দ্বারা আমি তার জীবনের সমস্ত গুণমাপ করে দেবো। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি হজ পালন করলে কেমন ভাবে আল্লাহ তার জীবনের সব গুণমাপ করে দেন, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, একটা সন্তান নূতন জন্মগ্রহণ করলে যেমন সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে, একজন হাজি লোক যথারীতি হজ পালন করলে আল্লাহ তার জীবনের গুণা এমনিভাবে মাফ করে দেন, সে সম্পূর্ণ সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরে আসে। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, হজের নামে আল্লাহর ঘরে তওয়াব জিয়ারত করলে যদি জীবনের সব গুণা মাফ হইয়া যায়, তাহলে যারা কমসে কম একবারও হজ করতে পেরেছেন জীবনে, তারা এখন আর সুদ খাইলে কি গুণা তো সব মাফ, তখন আর গোস খাইবে কি, তখন আর নামাজ না ঘটলেই কি, তখন আর দিনে বিচারে লিপ্ত থাকলেই কি। দোয়াবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাআরিফুল কুরআনে লিখেছেন, হজের দ্বারা জীবনের সব গুণা মাফ হয় যথারীতি না নিয়ম ছাড়া, নিয়ম ছাড়া হজ করলে না যথারীতি হজ করলে। এই যথারীতির মধ্যে একটা রীতি হইল, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলতো হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, তোমার যত বিরুদ্ধ আচরণ করেছি সেইগুলি আরো করব, এই মনোভাব নিয়ে লাব্বাইক কইবা না, আর কোনদিন তোমার বিরুদ্ধ আচরণ করবো না মনোভাব নিয়ে লাব্বাইক কইবা, তাহলে তোমার যে দেশ হইয়া আরো ঘুষ খাওয়া রাখা রাখি দিল, তুমি কেমন মনোভাব লইয়া লাব্বাইক কইছিলা, লাব্বাইক তোমার লাব্বাইকের মর্ম কি, বলে কিনা হাজির লাব্বাইক, লাব্বাইকের মর্ম বুঝল যে আরো বাড়িতে ইয়া সুদ খাইবার আশা আছে, দেশে আসার পরে যার আরো ঘুষ খাওয়ার আশা আছে সে লাব্বাইক বুঝে পেয়েছে, যেই মেয়েরকে আল্লাহর ঘরের সামনে গিয়ে বছরে বছরে লাব্বাইক কয় আর সারা জীবন ওই ব্যবহার দেখলে বাড়িতে আরো ব্যবহার দেখার ইচ্ছা আছে, এর লাব্বাইক লাব্বাই কইছে, লাফাই কইছে না, তো এই কারণে যথারীতি আল্লাহর ঘরের তওয়াব জিয়ারত না করলে কোনো কাজ হয় না, যেমন ভাবিষ্ট অবস্থায় মক্কা যায় তেমন ভাবিষ্টের ভাবিষ্ট অবস্থায় পাপের বোঝা বহন করে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। কাজে যথারীতি হজ করলে হজের দ্বারা জীবনের সব গুণা মাফ হইয়া যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, এটা কি নিয়ম সারা না যথারীতি, যথারীতির যত রীতি আছে এর মধ্যে এক রীতি, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন খুলবো হাজিরা দিলাম তখন তোমার না ঘর মানে আরো করবো এই মনোভাব লইয়া দেবো, না আর করতাম না লইয়া দেবো, তুমি মনোভাব কি করছিলে আর ইয়া করবা কি, তোমার কথায় আর কাজে মিল না গরমি, এরকম গরমি মার কাগজের দ্বারা জীবনে কিছুই না হয় না, অন্তরে আর মুখে মিল নেই, কেলা বাই পেলে জীবনের সব গুণা মাফ হইয়া যায়, নূতন সন্তান জন্মগ্রহণকারী সন্তানের মতো নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরে আসে। আরেকটা প্রশ্ন যাবে গরিবের মনে, আল্লাহকে কাবাগর নির্মাণ করে দিলেন যথারীতি তো আজ রত করলে এর উচিলে আল্লাহ জীবনের সম্পূর্ণ মাফ করে দিলেন, আমরা তো গরিব মানুষ কাবাগরের সাথে যাইতেও পারি না, তো আজ রত জগবে কি করতেও হয় না, আমাদের মাঝে হয় কি, গরিবদের মানে এই প্রশ্ন যাবে, এই প্রশ্নের জবাব আরো সহজ, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফকির হাসানের বিচারে সাত দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে, এর মধ্যে একদল নিজেদের মহল্লার মসজিদের সাথে, যাতে যাদের অন্তর বাঁধা, নিজেদের মহল্লার মসজিদের সাথে যাদের অন্তর বান্না, বান্না মানে ফজরের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়ার পরে সংসারের কাজে আসে, আর অপেক্ষা করে আজান পড়লে আবার জোহরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, জোহরের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে সংসারের কাজে আসে, অপেক্ষা করে আজান পড়লে আসরের নামাজ আবার মসজিদে গিয়ে পড়ে। এরকম দিনরাত 24 ঘন্টা সংসারের কাজে থাকলেও মসজিদের সাথে তার অন্তরের একটা কানেকশন আছে, আজান পড়লে মসজিদে যাবে, জমাতের সাথে নামাজ পড়বে। এইভাবে নিজের অন্তরকে যারা মহল্লার মসজিদের সাথে বাঁধতে পারে, আল্লাহ রাসূল বলেন কাল ফজরের মাঝে তাদেরকেও আল্লাহ আরো শেখায় নিতে দয়া দান করবে। বরং গরিবে যে নরকাজ, গরিবে শুধু মহল্লার মসজিদে ভাগবার আগিরা দিলে ইমামের ব্যবস্থা হইয়া যায়, কিন্তু ধনী লোকে মহল্লার মসজিদে 24 ঘন্টা থাকলে ওমারের ব্যবস্থা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ করে যে হাজিরা বাঁধিব। বলেন তো ধনীদের জন্য সহজ হইল না গরিবদের জন্য সহজ হইল? গরিবদের জন্য আরো সহজ হইল। দৈনিক 5 বার মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লেই না যা পড়ে না, যতক্ষণ পর্যন্ত খানায় কাবায় গিয়া হাজিরা বাঁধিবা, কিন্তু গরিব লোক খানায় কাবায় হাজিরা দিতে পারে না, এটার জন্য তোমার মাদাতের ব্যবস্থা হাতকা পড়বে না, তোমার মহল্লার মসজিদে দৈনিক 5 বেলা হাজিরা দাও, তোমার মাদাতের ব্যবস্থা হয়ে গেল। ধনী লোকের মাদাতের ব্যবস্থা সহজ না গরিবের মাদাতের ব্যবস্থা সহজ? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকের সামর্থ্য আছে আল্লাহর ঘরে একটু আজিয়ারতে যাওয়ার, কিন্তু যাইতে রাজি না, আল্লাহর রাসূল বলেন তুই ইহুদি হইয়া মর না হয় নাসারা হইয়া মর, তোরে আমার উম্মত উম্মতের কাতারে গণ্য করার দরকার নাই, পরকালে তোর নাজাতের কোন চিন্তা ফিকির করার আমি রাসূলের কোন দরকার নাই। তাহলে বলুন তো, ধনীর জন্য নাজাতের ব্যবস্থা সহজ না করিবে জন্য সহজ? 5 বেলা জমাতে নামাজ পড়লেও ধনী লোকে যদি হবে না যায়, আল্লাহ রাসূল বলেন তুই ইহুদি হইয়া মর, তুই খ্রিস্টান হইয়া মর, তোর আমার উম্মত গণনের দরকার নাই। 5 বেলা নামাজ জমাতে মসজিদে গিয়ে পড়লে ধনী নাজাত পাইলে হইল উছিলা, ধনীর জন্য উছিলা ওইখানে গিয়া করতে হবে, আর গরিবের জন্য উছিলা এখানে গিয়া করলেই হবে। কার উছিলাটা সহজ হইল? গরিবের উছিলা সহজ। এমন পীরও যদি হওয়া যে পীরের কয়েক কোটি মুড়িদা আছে, গড়ে 1 টাকা করে দিলে হচ্ছে কয়েক কোটি হবে, 1 টাকা কোটি দেয় তাহলে 1000 টাকা করে দেয়, 1 পীরের 3 কোটি মুড়িদা আছে, এই মুড়িদা নাকি পীরের 1 টাকা করে দেয় তাহলে 1000 টাকা করে দেয়, তাহলে এই হুদের কত কোটি টাকা আছে জমা? এত বড় পীর হয়ে যদি আল্লাহ করে বেচে রাখি না তাকে মুড়িদ তোরাইব আসারের মাঝে করে কথা তারে তোরাই বটে, আল্লাহ রসুল বলে তুই ইহুদি হইয়া মর, তুই নাকার হইয়া মর, তোরে আমার উম্মত জানার দরকার নাই, কোটিপতি হইয়া তুই আল্লাহ করে দিয়ারাতে আসার দিন রাজি না, তোর মতো নিমো খারাপ হয়ে আমার উম্মত গণকে আমি রাজি না। এই জন্য বললাম যে আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন, না গাছের উচিলা গরিবের দরের জন্য সহজ, গরিবের জন্য সহজ, গরিবের জন্য সহজ, গরিব লোক উপদেষ্টি, একজন ধনী লোক উপদেষ্টি আর একজন গরিব লোক উপদেষ্টি, দুজন যদি ব্যস্তি হয় তো বললো রসুল বলেন ওই দেশটি ধনীর চেয়ে 500 বছর আগে গরিব লোকটা উপদেষ্টি চলে যাবে, এই 500 বছর ধনী লোকটা কি করবো? খালি তার দনের হিসাব দিতে দিতে 500 বছর হয়ে যাবে, আর এত দন নাই কি যাবে নাই, এদিকে এই দনের হিসাব তারা এই 500 বছর আগে ব্যস্ত চলে যাবে। অথচ তোমার ভারত রাজি আল্লাহ তাআলা নুরি ইন্তেকালের 10 বছর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনের সাথে দেখলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন, মরণের পরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন? হযরত উমর জবাবে বলেন আমার আল্লাহ যদি মেহেরবান না হইতেন তাহলে আমি উমর ভক্ত হয়ে যেতাম, আল্লাহ আমারে মেহেরবানি করিয়া মাফ করে দিতেন। হযরত উমর তারপরে যে লোকের সঙ্গে দেখতেছে তারা জিজ্ঞেস করেন আমি দুনিয়া থেকে কবরে চলে আসছি কতদিন হইল, যিনি স্বপ্নে দেখতেছেন তিনি স্বপ্নে জবাবে বলতেছেন 10 বছর হইল। হযরত তোমারে বলেন আজকে মাত্র আমি দেশের সম্পদ দেশের শাসনকর্তা হইয়া দেশবাসীর মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিছিলাম কিনা আজকে আল্লাহর হিসাব দিয়া শেষ করছি। কোন উমর বললেন এমন কথাটা? যে উমরের ঘোষণা ছিল লাউমা তাকালবুন আলা সাতিল ফুরাত لكان عمر مسؤولا عند الله يوم القيامة فرات نو دیکھتی رجو دی اکتا کتا ہو عمر ادھے سے نا گئی عمر ہے আর গুদামে যদি খাদ্য জমা থাকে, আল্লাহর কাছে উমরকে জবাব দিতে হবে, উমর তুমি এই দেশে শোষণ করতা, গুদামে খাদ্য জমা থাকা অবস্থায় তোমার দেশের কুত্তাকে রান্না হয়ে গেল। যেই উমর এই কথা বলতেন সেই উমর বলেন, দেশের শোষণ করতে হইয়া দেশের সম্পদ দেশের অভাবগ্রস্তদেরকে আমি সুস্থভাবে দিয়েছিলাম কিনা, দশ বছরে আজকে আমি আল্লাহকে হিসাব দিয়া শেষ করছি। আর যেসব দেশের শাসনকর্তারা এয়ার কন্ডিশনে থাকে আর গরিবেরা কুকুরের সাথে রাস্তার কুকুরের সাথে হাত দিয়ে নিয়ে কারাকারি করে, এরা আল্লাহরে কতদিনে ভুলে শেষ করব, না বুঝে আসে না ব্যাপার সেবা। যে উমরে যেসব কুত্তা না খাইয়া বলে হকে হিসাব দিতে হবে, সেই উমরে হিসাব দিতে পারবো সব লাগলো। আর যে শাসনকর্তারা এয়ার কন্ডিশনে বাড়ি ঘুরে থাকে আর দেশের হাজার হাজার লাখে লাখে গরিবেরা রাস্তার পাশে কুকুরের সাথে হাত দিয়ে নিয়ে কারাগারি করে, এই শাসনকর্তারা আল্লাহ কতদিনে বুঝে গেল। যাই হোক, বলতেছিলাম আল্লাহর করে তোয়াব জিয়ারতের দ্বারা জীবনের সব গুণা মাফ হইয়া যায়, ও নিয়ম করলে না যথারীতি গরিবেরা যথারীতিও পারে না ও নিয়মও করে না, এদের উপায় আরো সহজ, সেটা হলো নিজের মহল্লার মসজিদের সাথে তোমার সম্পর্ক করো, এটাই তোমার নাজাতের উসিলা হইয়া যাবে। গরিবদের জন্য নাজাতের প্রধান উসিলা প্রধান ঘর প্রধান মসজিদ, আর গরিবদের জন্য নাজাতের উসিলা মহল্লার মসজিদ। দুনিয়ার প্রধান মসজিদ হইল কানায় কাবা, খ্রিস্টানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে আসছে। কিসের জন্য নির্মাণ করে আসলেন? জীবনের সব গুণা মাফের উসিলার জন্য। এটাই বলছিলাম যে কাবাগর কখন নির্মাণ হইল সর্বপ্রথম এবং কেন নির্মাণ হইল, কখন নির্মাণ হইল এক প্রশ্ন, আর কেন নির্মাণ হইল আরেক প্রশ্ন। দুই প্রশ্নের জবাব ভালো রকম মনে থাকলে সুরাতুল বাকারার ২৭-২৮ নম্বর আয়াতের তফসির বোঝা সহজ হবে। দুই প্রশ্নের জবাব স্মরণ থাকলে, এক প্রশ্ন হইল কাবাগর কখন নির্মাণ করা হয়েছিল, আরেক প্রশ্ন হইল কাবাগর কেন নির্মাণ করা হইল। বলুন তো কেন নির্মাণ করা হইল প্রশ্নের জবাব? আদম জাতির জীবনের গুণমাপের উসিলার জন্য, আদম সন্তানদের জীবনের সমস্ত গুণমাপের উসিলার জন্য এখানে কাবা নির্মাণ করা হয়। গড় উসিলা না, গড়ের তোয়াবের আমল হবে উসিলা, গড় উসিলা না, গড়ের তোয়াব যদি করো এই তোয়াবের আমলটা তোমার নাজাতের উসিলা হবে। উসিলা কে রেখে কোন ব্যক্তি উসিলা হয়, কোন গড় উসিলা হয়, কোন বস্তু উসিলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কোরআনে উল্লেখ আছে, আল্লাহ একাইতে বলেন ওয়া ইন ক্বালা ইব্রাহিম লি আবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। সেই দিনের ইতিহাস স্মরণ করো যেদিন ইব্রাহিম পয়গম্বর তার বাবা আদরকে বলেছিলেন। কোরআনে আল্লাহ কি বলছেন ইব্রাহিম পয়গম্বরের বাবা আদর? অনেকে এখানে কিছু বস আমাদের করার চেষ্টা করে, আসলে ইব্রাহিমের বাবা আদর না, আদর ইব্রাহিমের সাফা টুটু তাকে বাবা মারা গেছিলেন, সাফায় লালন ফলন তো ছিল, এই জন্য এই সাফার এই বাপ বলা হয়েছে। আল্লামা ইবজুর রহমান রহমতুল্লাহ আলাই কাসাসুল কোরআন নামক কিতাবে উল্লেখ করেছেন এই গোসামাজা বাতিল অবান্তর, পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিমের বাবা আজর এখানে তোমার আবার গোসামাজা করার অধিকারটা কোথায়? সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সমরে কবেন, আল্লাহ আমার বাবা আজরকে জাহান্নামে দিবা আর আমারে জান্নাতে দিবা, আমি জান্নাতে গিয়া এই বাবারে জাহান্নামে জ্বলন্ত অবস্থায় আমি জান্নাতে গিয়া কি শান্তি পাইতে পারি? সহি বুখারী শরীফ হাদিস। কিয়ামতের দিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার বাবা আদর জাহান্নামে গেলে আমি জান্নাতে গিয়ে বাবা জাহান্নামে আছেন এই অনুভূতি নিয়ে আমি কেমনে শান্তিতে জান্নাতে রাখতে পারি? আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন ইব্রাহিম তুমি কি আমার সাধারণ ঘোষণা ভুলিয়া গেলে, আল্লাহর সাথে শরীকদার বানাইয়া যারা মারা যায় তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির কোন ব্যবস্থা নাই, জান্নাত তাদের চিরতরে হারাম। কথা বলার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর দেখবেন একটা সুয়ারকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, বাবা রেজে আগুন ফলানো হয়েছে এইটা তিনি আর দেখবেন না, বাবা রেজে আগুন ফেলে দেওয়া হয়েছে এই কথা তার আর কোনদিন আল্লাহ স্মরণ হইতে দিবেন না, স্মরণ হইলে তো মনে রেখা হবে আল্লাহ ভুলাইয়া দিবেন, সুতরাং বেহেস্তের শান্তি তোমার যেন অক্ষুণ্ণ থাকে আর মুশরিক যেন যথাযথ সাজা পাইতে পারে সত্তার বিহিত ব্যবস্থা আল্লাহ তাকে বুলাবেন করে দেবেন। বুঝে থাকতে বলুন তো ইব্রাহিম পয়গম্বরের বাবার নিজ কবরে হাজির করছে, পয়গম্বরের ছেলেরও কবরে হাজির করে না। বেদনের নজির কোরআনে আল্লাহ বলেন, হযরত নূহ আলাইহিস সালামের যুগে যখন বিশ্বজোড়া বন্যা হয়েছিল, আল্লাহর হুকুমে নূহ পয়গম্বর কিস্তি নির্মাণ করেছিলেন, অবাধ্য ছেলে কেরানকে বলেছিলেন, এই কেরান আল্লাহর গজবের পানি থেকে আজকে যদি আত্মরক্ষা করতে চাস কিস্তিতে আরোহণ কর। কেরান জবাব দিয়েছিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার কিস্তিতে আরোহণ করে যান বাঁচাইতে হবে না, পাহাড়ের চূড়ায় উঠে আমি গজবের পানির বন্যা থেকে যান বাঁচাই। তাহালা বাইদাউ মাল মাউজু ফাকানা মিনাল মুগরাতি, কথা বলার সাথে গজবের পানির দেউ নূহ পয়গম্বরের সামনে তার ঔরসের সন্তান কেরানকে ধ্বংস করে দিল। পয়গম্বরের ভূতের নিঘাতি করছে আল্লাহ বলে, পয়গম্বরের বাবার নিঘাতি করবো, বুঝে থাকতে বলুন তো বন্দার না জানেন উশিলা কোন জিনিসের নাম। আল্লাহর কাছে বন্দার না জানেন একমাত্র উশিলা হলে তার নেয় কেন, আল্লাহ করে তো আপনার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেয় কেমন আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য নেয় কেমন হইল আল্লাহর ঘরের তওয়াব। এই তওয়াব তিনি তারা আল্লাহর কাছে পেশ করলেন আর অবান্তর প্রশ্নের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ